বোরখা পরেই চল মা বোন, বোরখা পরেই চল মা বোন, সদা সর্বদায় ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে নিবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। দুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ, এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ। দুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ, এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ। জাতকুল মান সব হারাবে, জাতকুল মান সব হারাবে, কি হবে উপায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। একসঙ্গে করছে আলাপ, একসঙ্গে করছে আলাপ বৈশানীর আলায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আর্মি পুলিশ টিচার হলো কেউ বা ব্যারিস্টার, উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে স্যার। আর্মি পুলিশ টিচার হলো কেউ বা ব্যারিস্টার, উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে স্যার। দায়ু সবে এদের স্বামী, দায়ু সবে এদের স্বামী নবীজির ভাষায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না, আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না, আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চল মা বোন, বোরখা পরেই চল মা বোন সদা সর্বদায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়, মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়।